الله تعالى من قوله موجدا للعالمين ربا لهم منعما عليه من نعم كلها ظاهرها وباطنها عاجلها وآجلها. تو کہتے ہیں ان اوصاف کو جاری کرنا اللہ تعالیٰ پر، یعنی اللہ تعالیٰ کے لیے یہ اوصاف ثابت کرنا، اللہ موصوف رب العالمین ایک صفت، الرحمن ایک صفت، الرحیم تین نمبر صفت، مالک یوم الدین چار رقمیں صفت، چار پرکار صفت، یہ اوصاف بلا ہوئی سے یہ حال نہیں بلا ہوئی سے اوصاف، اور یہ سب صفتیں اللہ تعالیٰ کے لیے جاری کرنا یعنی ثابت کرنا اللہ تعالیٰ پر، لطفی ترجمہ، اللہ تعالیٰ پر ان اوصاف کو جاری کرنا کیوں؟ من قوله موجدا للعالمین ربا لکم، بسبب اللہ پاک نے تمام عالم کو اکثر نو پیدا کرنے والا موجد، ایجاد پیدا، ایجاد کہتے ہیں اکثر نو پیدا کرنا، جس کا مثال نہیں تھا، درجی رل جمع بنا تر سامنے مثال تھا کہ انوروپ کو جنس تھا کہ یہ ماپے بنائیں، یہ ڈیزائن بنابین، تر کا نمونا تھا کہ কিন্তু আল্লাহ পাকের কাছে জমিনের কোনো নমুনা ছিল না, আকাশের কোনো নমুনা ছিল না, মানুষের কোনো নমুনা ছিল না। মুজাদ্দিদান লিল আলামিন, আল্লাহ পাক আসরে নু পয়দা করনে ওয়ালে হে তমাম আলম কো, আর আল্লাহ পাক ইনকো তরবিয়ত দেনে ওয়ালা হায়, ইসলিয়ে কে পহলে পর চুকি হো রব কা মানা হায় ইজাদ ও তরবিয়ত, ইজাদ ও তরবিয়ত پیدا کرنا اور ان کو تربیت دینا، تربیت کا معنی میں کر چکے ہو۔ تو کہتے ہیں یہ بات کہاں سے معلوم ہوا، یا دل علیہ اور رب، یا دل بین سطر لکھ دی سے موجدا للعالمین ربا لہم، یہ دلالت کرتے ہیں، اس پر دلالت کرتے ہیں رب جو صفت اور رب منعما علیہم، اور اللہ پاک عالم پر انعام کرنے والے ہیں، احسان کرنے والے ہیں۔ یہ کہاں سے معلوم ہوا، یا دل علیہ الرحمن الرحیم، رحمان و رحیم دلالت کر رہے ہیں کہ اللہ پاک عالم پر، مخلوق پر انعام کرنے والے ہیں، احسان کرنے والے ہیں۔ آپ کہتے ہیں من عمان سے نعام ہے، یعنی نعمت کلہا، بن نعم، نعمت الوزن نعم، بن نعم کلہا، تاکہ تمام نعمتوں کو انا عطا کرنے والے ہیں تمام عالم پر، تمام مخلوق پر، وہ نعمت کلہا ظاہری ہو یا باطنی ہو۔ ظاہری نعم کہتے ہیں تمہارا بچہ، ہمارا بچہ سے ظاہری نعم کہتے ہیں، ایک کوٹا ناپاک پانی پھینکا شریر تیر کر لیں، دنیا سے باہر کر لیں، بڑو کر لیں، عقل دلیں، گین دلیں، بدھی دلیں، ایگلی ہوئے تمہار باطنی اور ظاہری کا آسی سندر بنائی سن، بڑو کرچن، موٹا کرچن۔ کہتے ہیں ظاہر ہا و باطنی ہا، باطنی نعمت ہیلم، عقل، قوت، سب باطنی نعمت ہے۔ آج یہ نقد ملنے والا ہے، نقد ملنے والا ہے، آج یہ جو بعد میں ملنے والا ہے، سمست نعمت اللہ پاک دینے والے ہیں، یہ سمجھ میں آیا رحمان اور رحیم سے۔ مالکان لی امورہم یوم السوار والعقاب، کہتے ہیں یوم ثواب اور عقاب، وہی ہے آخرات مراد ہیں، ثواب اور عقاب کا دین قوم ہے، قیامت ہے۔ تو مالکان لی امورہم، مخلوق کے تمام امور کا مالک ہے قیامت کے دن. یہ دلالت کرتے ہیں مالک یوم الدین. مالک یوم الدین اس بات پر دلالت کرائے گی. یہ دلالت علی انہ الحقیق بالحمد لا احد احق به منہ. کہتے ہیں یہ دلالت کا ساتھ سمپرک کہتے ہیں اضراب هذه الاوصاف علی اللہ لدلالت علی انہ حقیق بالحمد. ای عبارت جو اور باقی گلی براکت رکھا دو. کہتے ہیں اضراب هذه الاوصاف علی اللہ تعالی لدلالت علی انہ الحقیق بالحمد. کہتے ہیں یہ سب اوصاف اللہ تعالی پر جاری کرنا بسبب یہ سب اوصاف دلالت کرنے اس بات پر کہ اللہ ہی حقدار ہے حمد کا, اللہ ہی کے لیے ثابت ہے, اللہ ہی لائق ہیں حمد کا. اس بات پر دلالت کرنے کے لیے یہ سب اوصاف اللہ تعالی پر جاری کیا. اضراب هذه الاوصاف علی اللہ تعالی للدلالت علی انہ الحقیق بالحمد لا احد احق به منہ. بھی کا معنی حمد. کہتے ہیں اللہ تعالی سے حمد کا زیادہ حقدار اور کوئی نہیں ہے, اور کوئی نہیں ہے. لا احد احق به منہ. کہتے ہیں حمد کا لائق مستحق اللہ تعالی ہے, اللہ تعالی سے بڑھ کر کوئی بھی اس کا حقدار نہیں ہے. এখানে একটু অসুবিধা হয়ে যেতেছে, সেই অসুবিধাটা কি দূর করতেছেন কাজী বাইজাবি নিজে. কাজী বাইজাবি এই এবারতের দ্বারা এসকাল রাজে মাসে সেই এসকালের জবাব তিনি নিজেই দিতেছেন. বাল্লা বাল লা ইয়াস্তাহিকুহু আলাল হাকিকাতে সাওয়াহু. কি এসকাল আসলো যা আপনি বলতেছেন لا احد احق به منه. اللہ تعالیٰ سے حمد کا زیادہ حقدار اور کوئی نہیں. کہتے تعالیٰ زیادہ حقدار, زیادہ حقدار پہلے بتاؤ نفس حقدار آسے, نفس حقدار آسے اللہ پاک بیشی حقدار اور انہیرا کم حقدار. حالانکہ حمدر حق একমাত্র আল্লাহরই আর কাহারও নয়. কিন্তু আপনার এবারতের দ্বারা কিন্তু এটা বোঝা যায় না, আপনার এবারতের বোঝা যায় যে হমদার হকদার অন্যের আছে কিন্তু আল্লাহ বেশি হকদার. এই প্রশ্নের জবাব উনি দিতেছেন লা আর বাল লা ইয়াস্তাহিক তোমার হাকি হতে সওয়াব বলকে তুই বি হমদ কা মুস্তাহিক নিহার হাকি কথা আল্লাহকে আলাওয়া. কাজে হি কেউ কম হকদার আছে তো দূরের কথা, বরঞ্চ নফস হমদের হাকিকতা তুই বি হকদার নিয়ে বাল্লা ইয়াস্তাহিকু হু বুতমানা হম আলাল হাকিকতে. বাস্তবে হমদের মুস্তাহেক আল্লাহকে আলাওয়া আর তুই বি নিয়ে হয়. বাস এখন সাফ হয়ে গেল. কেন তাইনা তারাক্তুবাল হুকমে আলাল ওয়াসফে يُشْهِرُ بِعِلِّيَّتِهِ لَهُ. وہی جو وعدہ کر سلو قَرَّرَهُ لِتَعْلِي عَلَى مَا سَنَدْ قُرُهُ. اے وعدہ قرآن پڑھتا سے, قرآن پڑھتا سے کہتے ہیں آن قریب میں ذکر کروں گا رحمان اور رحیم کو دو بارا لانا ساتھ المذہب کے اعتبار سے علت کو بیان کرنے کے لیے. کیا علت ہے؟ کہتے ہیں بھائی نہ ترقت بال حکم, حکم کو مرتب کرنا وصف پر ہے معلوم کراتا ہے وہ وصف اس حکم کے لیے علت ہے. الحمد للہ کیا ہے حکم, اس حکم کو مرتب کیا رب العالمین پر. حمد کا مستحق اللہ پاک کیوں ہے اور رب العالمین ہے. حمد کا مستحق اللہ پاک کیوں ہے اور رحمان الرحیم ہے. ہم کا مستحق اللہ پاک کیوں ہے؟ کہتے ہیں مالک کی وجہ سے. تو حکم کو اگر وصف پر مرتب کرے تو وہ وصف عزت ہوا کرتا ہے اس حکم کے لیے. لہذا پڑھے جو بولتا سا الحمد للہ رب الحمد المدید رب العالمین سے رحمان اور رحیم کو اندر پکڑا لایا. لہٰذا یہ بے فائدہ نہیں. اگر فائدہ کے لیے ہو تو تکرار مضر نہیں, اگر فائدہ کے لیے ہو تو تکرار کیا نہیں مضر نہیں. যেমন নাকি আমরা একটা কথাকে কয়েকবার বলি, কেন তোমাদের জেহেন মিলে ভুষা দেওয়ার জন্য কয়েকবার বলা তুই কি তাকরা, তার মিলে ফায়দা আছে. ফায়দা হলো কি জেহেন নিশি হো জানা. লেহাজা তাকরার মতলকান বেফায়দা নেই. পাইকারি কথা না যে তাকরার বেফায়দা, বরং তো দেখতে হবে যে এই তাকরারের দ্বারা কোনো ফায়দা হইতেছে না না হইতেছে. লেহাজা এখানে তাকরার যে শাফির মাঝহাব অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিল্লাহির রহিম আছে আবার এই সূরা ফাতিহার মধ্যে আরেকবার নিয়ে আসলাম রহমান ও রাহিম তাতে মাকসাদ ঘুমে দোয়া হয় ইহা তো তিল্লক বয়ান করার জন্য কি আছে আল্লাহ মুস্তাহিক কেন হবে না তিনি তো তোমাদেরকে তৈয়ার করছেন তিনি তো তরবিয়ত দিতেছেন, তিনি তো এনাম বকশাস করতেছেন, তিনি তো আখেরাতের মালিক. কাজেই সমস্ত প্রশ্ন কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য হবে. তাহলে এই সিফতগুলি ইল্লাহ দিতেছে কার জন্য? ওই হুকুমের জন্য. হুকুমটা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্ন আল্লাহ পাকের জন্য. এই জন্য হুকুম তার ইল্লাহ কি এই সমস্ত সিফতগুলো. فَإِنَّا تَرَكْتُوا الْحُكْمِ عَلَى الْوَصْفِ اس لئے کہ حکم کو مرتب کرنا وصف پر يُشْرِرُ بِإِلِّيَّتِهِ لَهُ کہتے ہی یہ اعلان کرتا ہے, معلوم کرتا ہے وہ وصف ہے نا اس حکم کے لئے علت ہے. قَلِ الْإِشْعَارِ مِنْ طُرِيقِ الْمُقُورِ فَلَا أَنَّ مَنْ لَمْ يَتَّصِفْ بِهِ تِلْكَ صفاتِ لَا يَسْتَحِلُّ لا يستحل کہتے ہیں طریق مفہوم اے عبارتنا دلالین شریفر مجھے بار بار کیسے بار بار کیسے کہ طریق مفہوم کہتے ہیں طریق مفہوم سے مرتبہ ہے مفہوم مخالف مفہوم مخالف بھی طریق مفہوم مخالف ایتا تو گلا مفہوم موافق মুকুমে মুআফেক অর্থাৎ সিফতগুলি হুকুমের জন্য ইল্লত হয়েছে. ওয়ালিল এশার তাতে আউর মালুম করানে কি লিয়ে তরিকে মুকুম সে আই তরিকে মুকুমে মুখালেফ সে তার বিপরী এগুলা হইলে সে হুকুমের মোস্তাহিক হবে আর মুখারেবের কি এগুলি না হইলে সে এই হুকুমের মুস্তাহিক হবে না. এই হইল তো নফি পয়েন্ট. আরেকটা গেল কি এসপাতার পয়েন্ট. এখন তরিকে মফুম মানে মফুমে মুখালেফ মফুমে মুখালেফ মফুমে মুয়াফেক আগে গেল, এখন মফুমে মুখালাফের কথা বলতেছে. সেটা আরো বুঝতে আসবে. আর তেমিন তরিকের মফুমের মফুমে আর মফুমের মুখালেফ على اشعار على ان من لم يكتسب بتلك الصفات قاتل ذو متصف نا ہوگا نبی پڑھ لو حکم مخالف ان اوصاف کے ساتھ وہ حمد کا مستحق نہیں ہوگا. لا يسیل اهلا له لا يستحل کا معنی کیا ہے؟ لا يسیل اهلا بین سطح لے گئے سے له تو ان صفت کے ساتھ جو متصف ہیں وہ تو حمد للہ ہوگا اور جو ان صفت کے ساتھ متصف نہیں ہے وہ حمد کا مستحق نہیں ہوگا. لا يستحل لا يسیل اهلا له لأن يحمد کہتے ہیں لا یستحلو آلے ایا میرا کہتے ہیں حمد کیا جانے کا وہ مستحق نہیں ہوگا حضرن ان ایو بدا جبن شے حمد نہیں مستحق نہ ایک سمست صفت تامد نہ ہوار کرنے چیز جائے کہ وہ عبادت کیا جائے عبادت تو آرو برو جنس مستحق کیمنے ہوگی لائس یس دو مین ہو لی ایجاب دی جاتر دارا ফালা সাফাদের কথাকে রদ করতেছেন কাজী গাইজাবি রহমতুল্লাহ আলাইহ। কাজী গাইজাবি রহমতুল্লাহ আলাইহ বলেন, বান্দার উপরে এহসান করাটা আল্লাহ পাকের ইচ্ছাধীন, মুক্তারুন ফিহি, আল্লাহ পাকের থেকে এই এহসান হয় না সাদের হওয়াটা ইজাব বিজাত না। ইজাব বিজাতের অর্থ মুদ পরের না, বেকারার না, বেকারার না, না দিয়েই পারেন না, তার দিতেই হবে, না দিয়া সে থাকতেই পারেন না। অর্থ আছে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিয়াসের সাথে সাথে কি করতেন, তকসিম করে দিতেন, তার কাছে একটু জমা রাখতেন না। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যেও কোনো কারো কারো এই খাসিয়ত আছে যে সে সবসময় দিতে থাকে, দিতে থাকে, না দিলে তার মনে সকলের মধ্যে সমান না, তাই না? তোমার পূজা আসুক বা না আসুক, এই কথা বাস্তব সত্য। আল্লাহর বান্দা এমনও আছে যে মানুষকে না দিতে পারলে সে পেরে সান দেওয়া যায়। যেমন তোমাদেরকে ঘটনা শুনেছিলাম, হ্যাঁ আল্লাহর কাছে কান্দা, আল্লাহ তুমি যে এইবার আমাদের ধান দিলা না, আমি এইবার কাঁদাছে আর বেকারার হয়ে গেছে, ওই হুজুরে কুইটিকা খাওয়াবো, ওই মাদ্রাসায় কুইটিকা খাওয়াবো, বেকারার হয়ে গেছে না, পেরে সান হয়ে গেছে, কি কারণে না দিতে পারার কারণে, তাতে তার দেওয়া দেহি কি হইল অভ্যাস। এইরকম ভাবে মুতাযাল্লা বলেন যে হুজুর আল্লাহ পাক বেকারার পূজাতে নেই, এই অস্ফুর আরে এই এহসান না করলে পরে আল্লাহ পাক তার উপরে লাজেম করে নিছেন বান্দাদেরকে দেওয়া। কাজী আহলে সুন্নতুল জামাত বলেন যে আল্লাহ পাকের উপরে কোনো জিনিস লাজেম না, জরুরি না, এবং আল্লাহ পাক এই জিনিস দেওয়ার মধ্যে বেকারা রওনা, বেকারা রওনা অর্থ খুদ মুক্তার, জ্যেষ্ঠ চাহে দে, জ্যেষ্ঠ চাহে না দে, আল্লাহ পাক আচ্ছা এখন এটার সাথে লাগাও কানে হাত তার ইয়াস্তা হিকু দিহি হামদা, ইয়াস্তা হিকু দিল হামদা। এখন যদি একটু বেকারার হয় কি হয় তার, না দিয়া সে পারে না, তাহলে তার এই দেওয়াটা প্রশংসার যোগ্য না, কেননা এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তার দিতেই হয়, তাই না, না দিলে সে থাকতেই পারে না, তাহলে এটা কোনো প্রশংসার জিনিস না। কাতে হে হাত্তা ইয়াস্তাহিক কাবিহিল হামদ, আগার এসা হুতা তো মুস্তাহেক না হুতা হন্দ কা, বেকারার লোক যদি কিছু দেয় তাহলে সেটা প্রশংসার জিনিস হয় না। আও উজুবু আলাই হে ইয়ে হয় মোতা জেলা কা রায় কামা হুয়া রায়ুর মোতা জেলা, মোতা জেলাদের রায় হইল তোমার কে আল্লাহ পাকের উপরে এনাম করা ওয়াজিব, ওয়াজিব কাজ কেয়ামতের দিন বা দুনিয়াতেও আর বান্দাকে যে এনাম দিতেছে এই এনাম তার উপরে ওয়াজিব, কিসের জন্য, কাজিয়াতা এ স্বাভাবিক আমল, সে আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর হুকুম পালন করার কারণে তার প্রতিদান দিতেই হবে। যেমন দুনিয়াতে মানুষ কাজ করলে তার পারিশ্রমিক দিতেই হয়, না দিয়া পারা যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুম মানছে, ঈমান আনছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, এই সমস্ত আমলের সওয়াব দেওয়ার জন্যই আল্লাহর উপরে এনাম করা বান্দার উপরে ওয়াজিব। এইটা হলো মুতাযাল্লাদের কুল। আর আগেরটা গেল ফালা সাফাদের কুল। ফালা সাফারা বলে আল্লাহ পাক মোকাম মুস্তার রহিম বেকার হিন এনাম দেনি হি আর মুতাযাল্লা কাতে সওয়াবিক আমল কা তাকাজা ও পুরা করতে গিয়ে উনপর ইয়ে ওয়াজিব হয়। আমরা বলবো তুমি আমার কাছে 500 টাকা পাইবা, এখন আমি যদি এই 500 টাকা তোমাকে দিই তাহলে তুমি কি আমার প্রশংসা করবা, না প্রশংসা করবা না, বরঞ্চ আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার হক নিয়ে নিলাম, এখানে আর প্রশংসা কি, তুমি আমার কাছে বিলকুল পাইবা না, তারপরে আমি তোমাকে 5000 টাকা দিলাম, এটা প্রশংসার যোগ্য, এইটা প্রশংসার যোগ্য। তাহলে মোতাযাল্লাদের কথা ঠিক না। দ্বিতীয় কথা হইল যে স্বাভাবিক আমল তো আমরা আগে নিয়ে নিছি, আগে নিয়ে নিছি, আগে কাজ করি নাই, বরং কাজ পরে করতেছি, আল্লাহ পাক পুরস্কার আগেই দিয়ে দিছেন, তাহলে আবার দ্বিতীয়বার কি, তুমি একটা মিস্ত্রি লইছ, শ্রমিক শ্রমিক মার্কেট থেকে একটা শ্রমিক নিয়ে আসছো, কি করাইবা? একটা টেবিল বানাইবা বা একটা টুল বানাইবা, যে কোনো একটা রাজমিস্ত্রি আনছো, কাঠমিস্ত্রি আনছো বা খেত সাফ করার জন্য লেবার আনছো, লেবারের লোক পুরাবেইছে, লেবার একটা তার সাথে একটা ছেলে নিয়ে আসছে। এখন ছেলেটা কেন আনলো বুঝবা পড়ে। এখন মালিককে বলতেছে, বাবা আমার তো আপনি চিনেন, আমি তো আপনার সারাদিন কাজ করবই, ফাঁকি দিব না, যাবো না কোথাও, কিন্তু ঘরে চাল নাই, এই যে বাচ্চাটা নিয়ে আসছি, যদি আপনি আমার বেতনটা দিয়া দেন তাহলে আমি ওর কাছে দিয়া চাল কিনে পাইতে পারাই, তাই ঠিক আছে কিন্তু কাম করবই নিয়ে নাও। এখন কি এই ব্যক্তি আবার বইতালে আজকের দিনের মজুরি চাইতে পারবো? আমরা এবাদত মজুরি করতেছি, এর মজুরি আগে নিয়ে নিছি, এর আল্লাহ পাক সৃষ্টি করছেন না, সৃষ্টি করাটাই তো বড় নেয়ামত, এই দুনিয়া দেখতে পারলাম চুক্তি দেওয়ার কারণে না, এই কথাবার্তা শুনতে পারতো তো কান দেওয়ার কারণে না, তাহলে এবাদত মজুরি তো পরে হয়ে যাচ্ছে, আর তার পুরস্কারটা আগে নিয়ে নিছ। কাজে পজিয়াতান আর আওয়ামীলে সাবে কাকে হবে, কাজে কোনো অবস্থাতেই মোতাজারাতে কথা ঠিক নয়, আর আল্লাহ পাক তার উপরে কোনো জিনিসই ওয়াজিব কইরা নেন নাই, আল্লাহ পাক খুদ মুক্তার। হ্যাঁ, সবাইকে যদি জাহান্নাম দিয়া দেন তাহলে এটা আল্লাহর ইচ্ছা, সবাইকে যদি জান্নাত দিয়া দেন তাহলে এটা আল্লাহ পাকের এহসান, এসমে কিছু কো না গোলা নেই কি ভিমি হয়। তো কাজে আল্লাহ পাক এনাম দেনে নিয়ে আয়না এহসান করনে ওয়ালে হ্যায় আর খুদ মুক্তার হ্যায়, লাইসা ইয়াসদু মিনহু ইজাব বিজাব, মানে জাত পর ওয়াজিব করনে কি ওয়াজা সে নিহি হ্যায় নিহি, সাদের হুতা হয় এনাম আল্লাহ তাআলা কি তরফ সে যে ইজাব বিজাব কি নিয়ে, মানে বেকারার হুনে কি ওয়াজা সে কামা হুয়া লায়ুন ফালাসফা, মানে সুতা লেখছেনি কামা হুয়া লায়ুন ফালাসফা, সবটি কই রাখতে হবে। তো কাতে লাইসা ইয়াসদু মিনহু ইজাবি ইজাব, ইজাবি জাতের অর্থ কি মুসপারে মুসপারে, মানে বেকারাল হুনে কি ওয়াজা সে আল্লাহ পাক এহসান করনে পর মজবুর নিহি হয়, বলে যে আল্লাহ পাক এহসান না করেই পারেন না, এইটার অর্থ ইজাব বিজার, আল্লাহ পাক মুস্তার রেখে কিসমে এনাম করনে মে, ইসি কা নাম কি হয় ইজাব বিজার হয়। আর মুতাজারা কাহতে হ্যায় আল্লাহ পর ওয়াজিব হয় না এনাম করনা, পুরা করতে হুয়ে আমালে সাবেক কো আমালে সাবেকা কা বদলা দেতে হুয়ে আল্লাহ তাআলা পর এনাম করনা ওয়াজিব হয়। কাজী বলতেছেন যে লিদালালাত আলা আন্নাহু মুতাফাজ্জিলুন বিজালিকা মুক্তারুন ফিহি আইনা তাতে হাত্তা ইয়াস্তাহিক্কা বিহিল হামদা, তাতে যহিত মুস্তাহিক হুয়ে হামদ কা জব মুতাফাজ্জিল হ্যায় আর উস পর কোই চিজ লাজম নহি হয় ফির ভি ও দেতে হ্যায়, লেহাজা ও হামদ কা ক্যা হোগা মুস্তাহিক হোগা, যদি সে মুস্তার হইত অথবা তার উপর কোনো জিনিস ওয়াজিব হইত তাহলে তিনি হামদের মুস্তাহিক হইতেন না। ওয়াল রাবিউ লি তাহকিকিল ইহতিসাস ফাইন্নাহু মিম্মা লা ইয়াকবালু শিরকাতা ফিহি, আর চৌথি সিফত মানে মালিক ইয়াউমিদ্দিন বসবাব খাস হুনে তার দেহে লি তাহকিকিল ইহতিসাস বসবাব ইয়ে হুকুমত হয় না সাবেত হুনে খাস করকে আল্লাহ তাআলা কি লিয়ে, কাজে কাম কেমতের দিনের হুকুমত খাস কার জন্য আল্লাহ পাকের জন্য, কেমনে খাস ছিল এসলিয়ে কাল কি কেমত কি দিন কেমত কি হুকুমত হয় না কোন চিজ মে সে নিহি হয় জো কবুল করেগা শিরকত কো ফাইন্নাহু মিম্মা লা ইয়ুকবালু শিরকাতু ফিহি, اس لیے کہ قیامت کی حکومت ان چیزوں میں سے ہے جس کے اندر شرک جائز نہیں, قبول نہیں کرتا, یعنی جائز نہیں. آگامی دن قیامت دن حکومت مدد کہاں وہ شرک نئی, یہ شروع اللہ پاکر جن اور رابیو یہ تحقیق احتساب کہتے اور چوتھی صفت واسط ثابت کرنے اللہ تعالیٰ کے لیے خاص ہونا, واسط ثابت کرنے ہے نا اللہ تعالیٰ کے لیے خاص ہونا. کیوں؟ اس لیے کہ قیامت کی حکومت ان چیزوں میں سے ہی جس کے اندر شرک نہیں ہے, ہمرے کی نہیں شرک نہیں, تاکہ جہاں شرک نہیں یہ حکومت ہے اللہ پاکر جن کی خاص. وتضمين الوعد للحامدين والوعيد للمورزين, مورز كمانا اعراض کرنے والا, حامدين اللہ کی بات کو ماننے والا, اور مالک یوم الدین یہ مالک یوم الدین متضمن ہے وعدہ کا, وعدہ خیر میں ہوتا ہے اور وعید شر میں ہوتا ہے. بس وعدہ کا متضمن ہونے حامدین کیجیے, حامدین جو حمد کرنے والے ہیں اللہ تعالیٰ کے حکم ماننے والوں کے لیے وعدہ کا متضمن ہے مالک کے اندر, اور جو اللہ تعالیٰ کے حمد سے اعراض کرنے والے ہیں ان کے لیے وعید ہے. حکم بجے جائے گا سے کہ جب اللہ پاک قیامت دین کرے اللہ پاک جرا حمد کرے تعداد اللہ پاک جاننا دیبے, اور جرا اللہ پاک حمد کرے نا تر احراض کرے مولدین احراض کرے گا ان کے لیے جہنم کا وعدہ ہے. لہذا مالک یوم الدین بھیتر مالک یوم الدین جرا اللہ پاک ایک صفت تاکہ یہ دو جنس پاؤ جاتا ہے, ایک جنس ہے کہ قیامت دن مالک اللہ ہی, کیوں نہ یہ مدتے اور شریک ہوتے پارے نا. দ্বিতীয়ত মালিকাউদ্দিন দিনের মধ্যে হামিদিনদের জন্য ওয়াদা রয়েছে এবং মোরেদিনদের জন্য ওয়াহিদের বাড়ি রয়েছে. তাহলে এই চারটা সিফতের অযোগ্য সিমিয়া এবং প্রেমের চারটা সিফত আল্লাহ পাকের জন্য, আর এই চারটা সিফত যার মধ্যে থাকবে তার জন্য হন্ত হবে, যার মধ্যে সিফত পাওয়া যাবে না তার জন্য হন্ত হবে.